শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? সময় হলো রেডিও জাপান এনএইচকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। আজ ৪০তম পাঠের মূল বাক্য হচ্ছে মাথাটা টিপটিপ করে ব্যথা করছে। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। আন্নার ঠান্ডা লেগেছে, তাই সে তার রুমের বিছানায় শুয়ে আছে। তার ব্যাপারে দুশ্চিন্তায় থাকা ডম মাদার দেখতে এসেছেন সে কেমন আছে। চলুন শুনি ৪০তম পাঠের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হচ্ছে মাথাটা টিপটিপ করে ব্যথা করছে। এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। ড্রম মাদার আন্নার জন্য একটি সহজপাচ্য খাবার তৈরি করে আন্নার রুমে এসেছেন। উকায়ু দেসিও, এই যে গলা ভাত নিয়ে এসেছি। উকায়ু মানে হল গলা ভাত, রোগীর জন্য খুব নরম করে তৈরি ভাত। যথারীতি বাক্য শেষ করার মার্জিত শব্দ। এই পার্টিকেল বাক্যের একেবারে শেষ প্রান্তে জুড়ে দিয়ে বোঝানো হয় যে শ্রোতার অজানা কোনো কিছু বলা হল। মনে হচ্ছে ওকায়ু দেশ কথাটির তুলনায় ওকায়ু দেশীয় কথাটি দিয়ে বরং আন্নার প্রতি ডম মাদারের মাতৃস্নেহের একটা পরিচয় পাওয়া যায়। আচ্ছা, দেশীয় কথাটি কি বড়রা ছোটদের সঙ্গে কথা বলার সময় সচরাচর ব্যবহার করেন? বলতে পারেন সেরকমই। অধস্তনরা তাদের ঊর্ধ্বতন লোকজনকে এই কথাটি বললে বরং খারাপ শোনাবে। যাই হোক, চলে যাই কথাবার্তায়। ড্রম মাদার আন্নাকে জিজ্ঞেস করলেন, কেমন বোধ করছ? আক্ষরিক অর্থ হল শারীরিক অবস্থা কেমন। মানে শারীরিক অবস্থা, কথাটি দিয়ে প্রসঙ্গ নির্দেশ করা হচ্ছে। এরপর দো মানে কেমন, কারো অবস্থা বা পরিস্থিতি জানতে এটি বলা যেতে পারে। মার্জিত ভঙ্গিতে এই প্রশ্নটি হতো তাইচো ওয়া দো দেসকা, তাই না? একদম ঠিক। আন্না উত্তরে বলল, মাথাটা টিপটিপ করে ব্যথা করছে। আতামা হল মাথা, না এই পার্টিকেল কর্তার পরে বসে। জুকি জুকি শিমাস মানে হল স্পন্দন সহকারে ব্যথা করা। জুকি জুকি এটি একটি ধন্যাত্মক শব্দ, হৃদ স্পন্দনের সঙ্গে তাল মিলিয়ে মাথা ধরা হতে থাকলে এ কথাটি বলা হয়। সঙ্গে আছে শিমাস অর্থাৎ করা, যার সাহায্যে যৌগিক ক্রিয়া তৈরি হয়েছে। জুকি জুকি শিমাস কথাটি কি দেহের অন্যান্য অংশে ব্যথা হলেও বলা যাবে? হ্যাঁ, দাঁত ব্যথা, ঘা অথবা আঘাতের ব্যথা বোঝাতেও বলা যেতে পারে। ড্রম মাদার আন্নাকে বললেন, সো তাই নাকি? বোঝা যাচ্ছে আন্নার ব্যাপারে ড্রম মাদার বেশ চিন্তিত। হোশি মনো গাক তারা ইত্তে নে, কোনো কিছু দরকার হলে বলো কিন্তু। হোশি এই বিশেষণটির অর্থ কাঙ্ক্ষিত বা চাওয়া। মনো হচ্ছে জিনিস, বস্তু। আত্তারা মানে হল থাকলে। শারমিনসান, তারা দিয়ে ক্রিয়ারূপ গঠনের কথা আপনার মনে আছে? হ্যাঁ, তারা দিয়ে শর্তবোধক ক্রিয়ারূপ গঠন করা হয়। ঠিক ধরেছেন। এখানে আরিমাস অর্থাৎ আছে বা থাকা ক্রিয়াটির তারূপ আত্তা এবং তারপরে রা যুক্ত হয়ে গঠিত হয়েছে আত্তারা, মানে থাকলে বা যদি থাকে। এটি হল বাক্যের শর্তযুক্ত অংশ। আর এর পরে আছে ইত্তে, যেটি আসলে ইমাস অর্থাৎ বলা ক্রিয়াটির তে রূপ। আমার মনে হচ্ছে ইত্তে কুদাসাই অর্থাৎ প্লিজ বলুন কথাটির নৈমিত্তিক রূপ হল এই ইত্তে, যেখানে কুদাসাই মানে প্লিজ অংশটি উজ্জ্ব রয়েছে, তাই না? ঠিকই বলেছেন। নে এই পার্টিকেল বাক্যের শেষে জুড়ে দিয়ে বক্তব্য নিশ্চিত করা বা সম্মতি আদায় করা হয়। এবার চলুন আবার শোনা যাক ৪০তম পাঠের কথোপকথন। আজকের মূল বাক্য হল মাথাটা টিপটিপ করে ব্যথা করছে। এবারে টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই অংশে। আজ আমরা ক্রিয়ার তার রূপের কথা শুনেছি, যেটি আসলে ক্রিয়ার অতীত বা সম্পূর্ণ রূপ। আগে আমরা আবিধানিক রূপ এবং তে রূপ সম্পর্কে জেনেছি। জাপানি ক্রিয়াপদের এসব রূপ গঠনের সহজ কোন পদ্ধতি আছে কি? আসুন টিচারকে জিজ্ঞেস করি। টিচার বললেন, জাপানি ক্রিয়াগুলোকে তিনটি ভাগে ভাগ করা যেতে পারে। প্রতিটি গ্রুপের ক্রিয়া রূপান্তরের ক্ষেত্রে সুনির্দিষ্ট ছক মেনে চলে। প্রথম গ্রুপে আছে ওইসব ক্রিয়াপদ যাদের মাস অংশের আগে থাকে ইকারান্ত উচ্চারণ। এর একটি উদাহরণ হল খাকিমাস, অর্থাৎ লেখা। এই গ্রুপের ক্রিয়াগুলোর রূপান্তরের সময় মাস অংশের আগের সিলেবলটি বদলে যায়। চলুন খাকিমাস অর্থাৎ লেখা ক্রিয়াটির আবিধানিক রূপ তৈরি করা যাক। এক্ষেত্রে মাস অংশের আগে থাকা কি উচ্চারণটি বদলে গিয়ে হয়ে যাবে কু। তাহলে আবিধানিক রূপটি পেলাম খাক। আবার এই ক্রিয়াটির তা রূপ অর্থাৎ অতীত বা সম্পন্ন রূপ গঠন করতে হলে মাস অংশের আগে থাকা কি উচ্চারণটির পরিবর্তে বলুন ই এবং সঙ্গে জুড়ে দিন তা। তাহলে পেলাম খাইতা, মানে লিখেছে, লিখেছেন, লিখেছি, লিখিত ইত্যাদি। ক্রিয়ার মাস অংশের আগের সিলেবলটি কিভাবে বদলে যায় তা গানে গানে আপনারা শিখেছেন ১২তম পাঠে। অনুগ্রহ করে তা আবার ঝালাই করে নিন। দ্বিতীয় গ্রুপে আছে ওইসব ক্রিয়া যাদের মাস অংশের আগে থাকে একারান্ত উচ্চারণ। এর একটি উদাহরণ হচ্ছে থাবেমাস, খাওয়া। এর আবিধানিক রূপ বানাতে হলে মাস বাদ দিয়ে জুড়ে দিন রু, তাহলেই হয়ে গেল থাবের। আর তার রূপ বানাতে শুধু মাস বাদ দিয়ে জুড়ে দিন তা, হয়ে গেল থাবেটা, অর্থাৎ খেয়েছে, খেয়েছেন, খেয়েছি ইত্যাদি। তবে দ্বিতীয় গ্রুপে কতগুলো ক্রিয়ার মাস অংশের আগে ইকারান্ত উচ্চারণ দেখতে পাওয়া যায়, যেমন মিমাস, দেখা বা তাকানো। অবশ্য এরকম ক্রিয়ার সংখ্যা খুবই কম। আর তৃতীয় গ্রুপে আছে মাত্র দুটি ক্রিয়াপদ, সিমাস, করা, এবং কিমাস, আসার। এই ক্রিয়া দুটির রূপান্তর ব্যতিক্রমী, তবে এদের সংখ্যা মাত্র দুটি বলে ক্রিয়ারূপগুলো মনে রাখা কঠিন নয়, কাজে দয়া করে এগুলো মনে রাখুন। সিমাস অর্থাৎ করা ক্রিয়াটির আবিধানিক রূপ সুরু, এবং এর তার রূপ হচ্ছে মানে করেছে, করেছি, কৃত ইত্যাদি। আর কিমাস অর্থাৎ আশা ক্রিয়াটির আবিধানিক রূপ হচ্ছে কুরু, এবং তার রূপটি হচ্ছে এসেছে, এসেছি ইত্যাদি। বহুল ব্যবহৃত কতগুলো জাপানি ক্রিয়াপদের তে রূপ এবং নাই রূপ সহ অন্যান্য ক্রিয়ারূপের ছক সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের নির্ধারিত ওয়েবসাইটে এবং পাঠ্য বইয়ে দেওয়া আছে। দরকার মতো আপনারা অবশ্যই সেটি দেখে নেবেন। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পড়ব। ধন্যাত্মক শব্দ হল এমন শব্দ যা নির্দিষ্ট কোন ডাক, কণ্ঠস্বর অথবা আচরণভঙ্গি প্রকাশ করে। মনে হচ্ছে নাক দিয়ে সর্দি ঝরছে। না, ঝোঁকঝোঁক কথাটি দিয়ে বোঝায় ঠান্ডায় কম্পমান অবস্থা। আবার ভয়ে কম্পমান অবস্থাকেও ঝোঁকঝোঁক বলা যায়। বিপরীতভাবে আনন্দ বা প্রত্যাশার উত্তেজনা বোঝাতেও এই শব্দটি ব্যবহার করা যায়। আবার শরীর ভালো না থাকলে বলা হয় মুকা মুকা। অসুস্থ বা দুর্বল অবস্থা এবং বমি ভাব বোঝাতে বলা হয় মুকা মুকা। আবার কারো মধ্যে রাগ বা জেদ ক্রমশ চড়তে থাকলেও এই শব্দটি দিয়ে তা বোঝানো হয়। তাহলে আজ শেখা হল ধন্যাত্মক শব্দ ঝোঁকঝোঁক এবং মুকা মুকা। ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বাগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, জাপানে অসুস্থতার জন্য কারো ক্ষুধামন্দা হলে আদর্শ খাবার হল গলা ভাত। বলা হয়ে থাকে কুচুনো আপেলও রোগীর খাবার হিসেবে বেশ প্রচলিত। দুটি খাবারই পরিপাকের জন্য বেশ নরম এবং সহজ পাচ্য। বন্ধুরা, আশা করি আজকের পাঠ আপনারা উপভোগ করেছেন। এই পাঠের মূল বাক্য ছিল মাথাটা টিপটিপ করে ব্যথা করছে। আগামী পর্বে আন্না জাপানিতে ইমেল লিখবে। আপনারাও সঙ্গে থাকছেন তো বন্ধুরা, তাহলে দেখা হবে মাতা ওয়াইশিমাশো।